মাতোয়াইল পশ্চিম পাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী ৩৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই পাঁচ দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের তৃতীয় দিনের শেষ পর্বে আমাদেরকে এই মোবারকময় ফজিলতময় মজলিসে বসার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ মাতোয়াইল পশ্চিম পাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি যে সুন্দর একটি আয়োজন করেছেন পাঁচ দিন ব্যাপী আল্লাহর দিনের বিভিন্ন বিষয় নিয়ে অনেক বড় বড় ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আল্লাহর দিন সম্পর্কে জানার শোনার যে ব্যবস্থা করেছেন আল্লাহ পাক এই কমিটিকে এবং এই যে ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে, এই মহাসম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। সম্মানিত ভাই ও বোনেরা, তিন দিন ব্যাপী আলোচনা চলতেছে, আরও দুদিন ব্যাপী ইনশাআল্লাহ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন শেষ পর্যন্ত এই মাহফিলকে সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন সকলে বলি আমিন। আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ এই মহাসম্মেলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হইল যতজন সম্মানিত আলোচক আছেন প্রত্যেকের সাথে একটি বিষয় নির্দিষ্ট করে দেওয়া আছে। এটি খুবই ভালো একটি দিক, কারণ আমাদের দেশে দেখা যায় ওয়াজ মাহফিলগুলোতে কোনো বিষয় ঠিক থাকে না। বিষয় ঠিক না থাকাতে যার মনে যেখান থেকে চায় বিভিন্ন ধরনের আজগুবি, মিথ্যা, কিচ্ছা, কাহিনী, গল্প, গুজব, হাসি, তামাশা, এগুলো দিয়ে আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলো সম্পন্ন হয়। এজন্য আজকের এই কমিটি এই ইসলামী মহাসম্মেলনের প্রত্যেক আলোচকের নামের পাশে এক একটি বিষয় নির্দিষ্ট করে দেওয়া আছে এবং বিষয়টা আগে থেকেই আমাদেরকেও জানানো হয়েছে, আপনাদেরকেও জানানো হয়েছে। আমরা চেষ্টা করব ওই বিষয়ভিত্তিক, ওই বিষয়কেন্দ্রিক কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন। আপনারা শুনেছেন আমার আলোচনার বিষয় হলো কোরআন ও হাদিসের আলোকে জালিমের পরিণতি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের সকলের এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। তবে জালিমের পরিণতি কি, এটা কম বেশি আমাদের সমাজের প্রত্যেক মানুষেরই জানা আছে, প্রত্যেকেই জানে যে এই জুলুমের শেষ আছে, এই জুলুমের কারণে কি হইতে পারে, জালেমের কি শাস্তি হইতে পারে, এগুলো মোটামুটি কম বেশি প্রত্যেক মানুষেরই জানা। অর্থাৎ আমরা বুঝি জালেমের পরিণতিটা ভালো হয় না, এটা হয় কি খারাপ। তা আমাদের আলোচনার বিষয় হলো কোরআন এবং সুন্নার মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে এই জালেমদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আমরা এই বিষয় কেন্দ্রিক অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে। প্রথমে যে জিনিসটি বুঝতে হবে সেটি হলো জালেম কারা, জালেম কাকে বলে, জালেম কত প্রকারের হতে পারে, কয় ধরনের হতে পারে, এবং এই বিভিন্ন ধরনের জালেমের বিভিন্ন ধরনের পরিণতি এবং যুগে যুগে ঐতিহাসিকভাবে কোরআন এবং সুন্নায় অনেক জালেম, বড় বড় জালেমদের ভয়াবহ আজাবের গজবের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এই বিষয়গুলো স্পষ্ট হলে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে কোন ধরনের জালেমের, কোন ধরনের জুলুমের কি কি পরিণতি হইতে পারে। জালেম তাকেই বলা হয় যিনি জুলুম করেন, যিনি জুলুম করেন তিনি জালেম। তাহলে বুঝতে হবে জুলুমটা কি জিনিস, জুলুমটা বুঝলে আমাদেরকে জালেম বোঝা যাবে, জুলুম না বুঝলে জালেম বোঝা যাবে না। আমার সম্মানিত ভাইরা, আমার আলোচনা অনেকেই ইতিপূর্বে অনলাইনে ইউটিউবে শুনেছেন, সরাসরি হয়তো এখানে আজকে প্রথম শুনতেছেন। তো আমার আলোচনা যারা ইতিপূর্বে শুনেছেন তারা জানেন বা বুঝেন যে আমরা কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব শুনাইতে পারবো না। যেই অল্প সময় আলোচনা করব শুধু নিরেট কোরআন এবং সুন্নাহ থেকে এই বিষয় কেন্দ্রিক কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। আর বিষয় কেন্দ্রিক আলোচনা করলে এর ভিতরে একটু রসকস কম থাকে, এই জন্যই অনেকে বিষয়কেন্দ্রিক আলোচনা করতে চান না। কারণ বিষয়কেন্দ্রিক আলোচনা করতে গেলে ওইভাবে সুর দিয়ে আমাদের দেশে ওয়াজ মাহফিলের জন্য পরিচিতি দেওয়া হয় যে সুমধুর কণ্ঠস্বর ওয়াজ করবে। সুমধুর কণ্ঠস্বরের কি দরকার, এখানে কি গান গাইবে, গানের শিল্পীর সুমধুর কণ্ঠস্বর দরকার, ওলামায়ে কেরামের সুমধুর কণ্ঠস্বর দরকার নেই। এলেম কোরআন এবং সুন্নার বিশুদ্ধ এলেম এটা প্রচার করার জন্য, মানুষের সামনে তুলে ধরার জন্য সুমধুর কণ্ঠস্বর লাগে না। এই জন্য যুগে যুগে বড় বড় ওলামায়ে কেরাম যারা ছিলেন, আজও সারা দুনিয়াতে যারা বড় বড় আলেম তাদের কারো সুমধুর কণ্ঠস্বর না। এই জন্য আমরা সুমধুর কণ্ঠস্বরে হয়তো আলোচনা করব না, আলোচনাটা হলো বিষয় কেন্দ্রিক এবং বুঝতে হবে আলোচনাটা যে এখানে আমরা কি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি, আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। তাহলে প্রথমে আসি আমরা জালেম কাকে বলে, যারা জুলুম করে তাদেরকে বলা হয় জালেম। তাহলে জুলুম কি জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুজ জুলুম فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ আমার উম্মতেরা ইত্তাকুজ জুলুম, খবরদার জুলুমকে ভয় করো, জুলুমকে ভয় করো, জুলুম থেকে দূরে থাকো। فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ কারণ কিয়ামতের দিন ভয়াবহ মুসিবতের দিনে জুলুমটা ভয়াবহ অন্ধকার, জুলুমটা হবে তোমার সামনে অন্ধকার আর অন্ধকার। অর্থাৎ জুলুমের পরিণতিতে কিয়ামতের ময়দানে নূর পাওয়া যাবে না, আলো পাওয়া যাবে না, সামনে থাকবে শুধু জুলুমাত আর জুলুমাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকু জুলুম, আমার উম্মত জুলুম থেকে দূরে থাকো, জুলুম থেকে দূরে থাকো। জুলুমটা কি জিনিস, জুলুমটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা হাদিসে এই কথা বর্ণনা করেছেন। বর্ণনাটা হলো কয়েকজন সাহাবীর ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন। সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দেখি সিরাতুন নবী মাহফিল নবী সাল্লামের নাম উচ্চারণ হয়, আপনারা কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, সবাই চুপ করে বসে রয়েছেন, মনে হয় মাতুয়ালির দিকে লাগে না নাকি? লাগে, তাহলে দরুদ পড়তে হবে না? যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, আলোচনা আসবে, আপনি কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন সাহাবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব কায়েম করে দিলেন। একজনের নাম সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনেই খুব প্রসিদ্ধ সাহাবী। সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম গ্রহণ করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকায় তার বাড়ি, এখন তার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহমান বানাই দিলেন। সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খাবার এনে দিলেন, দিয়ে বললেন, ভাই আপনি খান, আমি রোজাদার, আমি সিয়াম পালন করতেছি। সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি নিয়মিত প্রতিদিন সিয়াম পালন করেন নাকি? বলেন, হ্যাঁ ভাই আমি প্রতিদিন রোজা রাখি, প্রতিদিন অনবরত রোজা রাখি। সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে প্রতিদিন তো রোজা রাখেন, আজকে আমি অনেক দূর দূরান্ত থেকে নতুন মেহমান এসেছি, আজকে আপনার সিয়ামটা ভেঙ্গে ফেলান, আজকে আমার সাথে খানা খান। আচ্ছা, রোজাটা ভেঙ্গে ফেলল। রাত্রিবেলায় সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তিনি ঘুমাইতে গেছেন, কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না। জিজ্ঞাসা করলেন, কি ভাই আপনি ঘুমান না কেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিন্তু রাত্রে ঘুমাই না, আমি সারা রাত শুধু নামাজ পড়ি, সারা রাত ইবাদত করি। সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারা জীবন তো ইবাদত করছেন, সব সময় প্রতিদিন ইবাদত করেন, আজকে একটু আপনি আমার সাথে ঘুমান, আজকে এখন ইবাদত করবেন না। আচ্ছা, ঘুমাই গেলেন। যখন তাহাজ্জুদের সময় হল, সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে তাহাজ্জুদ আদায় করলেন, সাথে সাথে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ঘুম থেকে তুললেন, কিন্তু সারা রাত নামাজ পড়তে দেন নাই, শুধু তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ছেন। পরের দিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আহারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেহমান দিলেন আমাকে, প্রতিদিন আমি নিয়মিত যে ইবাদত করে আসতেছিলাম, মেহমান আসার পরে আমার ইবাদত আরো বাড়ার কথা, কিন্তু ইবাদত না বাড়ায় মেহমান আসি আমার ইবাদত আরো কমাই দিছে, মেহমান আসি ইবাদত কমাই দিছে, রাত্রে সারা রাত নামাজ পড়তে দেনা, দিনে প্রতিদিন রোজা রাখতে দেনা। চিন্তা করে এই বিচারটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক মেহমান, এমন এক ভাই আমাকে দিয়েছেন, যেই ভাই আমার ইবাদত বন্দেগি কমায় দিছে, আমাকে নিয়মিত নামাজ পড়তে দেনা রাত্রে, আমাকে প্রতিদিন সিয়াম পালন করতে দেনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা সালমান, সালমান যে কাজটা করছে এই কাজটা সঠিক কাজ করছে। সুবহানাল্লাহ, সালমান যে কাজটা তোমাকে করছে কাজটা কিন্তু সঠিক। কেন সঠিক? ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কান। আবু দারদা শুনো, ইন্নালি রাব্বিকা আলাইকা হাক্কান, তোমার উপরে তোমার রবের একটা হক নির্ধারিত আছে, তোমার রবের একটা হক আছে। তোমার উপরে তোমার নফসের একটা হক আছে। তোমার পরিবার পরিজন প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরও একটা হক আছে তোমার উপরে। সুতরাং যার যেই হক সেই হকটা তুমি সঠিক ভাবে আদায় করো। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি ২৪ ঘন্টার মধ্যে রুটিন করে নিতে হবে, একটা সময় আমার রবের হক আদায় করতে হবে, একটা সময় আমার নফসের হক আমার শরীরের হক আদায় করতে হবে, আর একটা সময় তোমার আমার আহালের হক প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। তাহলে যদি সারা রাত আমি নামাজ পড়ি একবারও না ঘুমাই, কিছুক্ষণও না ঘুমাই, তাহলে আমার নফসের হক আমি আদায় করি নাই। প্রতিদিন যদি নিয়মিত সিয়াম পালন করতে থাকি আমার নফসের হক যথাযথ আদায় হয় নাই। যদি আমি সারা রাত নামাজ পড়তে থাকি রবের হক এক জায়গায় বেশি আদায় করতে গেলে অন্য হকের ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। দুই দিন চার দিন পাঁচ দিন সারা রাত নামাজ পড়লাম, এরপরে দেখা যাবে আর ফরজ নামাজও পড়তে পারি না, অসুস্থ হয়ে শুয়ে রয়েছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান যে কাজটা করছে এটা একেবারে সঠিক কাজ করছে। তাহলে প্রত্যেককে প্রত্যেকের স্থানে যথাযথভাবে হক পৌঁছায় দেওয়া, এটার নাম হলো আদল, এটার নাম হলো আমানত। এটার বিপরীত যখন হয় ওইটার নাম হলো জুলুম। এর বিপরীত হলে এটার নাম হলো কি? জুলুম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হক আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে না দিলে এটাও জুলুম। নফসের হক নফসকে যথাযথভাবে না দিলে এটাও জুলুম। পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী এদের হক যদি এদেরকে যথাযথভাবে না দিই এটাও জুলুম। তাহলে জুলুম বিভিন্ন রকমের হয়ে থাকে। আল্লাহর সাথে জুলুম হয়, নফসের সাথে জুলুম হয়, আর কিসের সাথে? আল্লাহর বান্দাদের সাথেও জুলুম হয়। তাহলে প্রধানত জুলুম কয় প্রকার? এরে আমার কথা মনে হয় বুঝেন নাই। জুলুম কয় প্রকার? প্রধানত তিন প্রকার। এক প্রকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম, আরেক প্রকারের হলো নিজের নফসের সাথে জুলুম, আরেক প্রকারের হলো আল্লাহর বান্দা বান্দীদের সাথে জুলুম। তিন ধরনের প্রধানত মানুষ জুলুম করে। তাহলে তিন ধরনের জুলুম করলে এদেরকে বলা হয় কি? জালিম। তাহলে জালিম খালি বান্দার উপরে জুলুম করলে জালিম না, নফসের উপরে জুলুম করলেও জালিম, আল্লাহর উপরে জুলুম করলেও জালিম। কিন্তু আমরা সমাজে জালিম বলতে যাদেরকে বুঝি খালি মানুষের উপরে জুলুম করলে এটাকে জালিম মনে করি, কিন্তু কোরআন এবং সুন্নার মধ্যে শুধু মানুষের উপরে জুলুম করলে জালিম না, আল্লাহর উপরে জুলুম করলেও জালিম। আল্লাহর হক আল্লাহর অধিকার যথাযথভাবে আল্লাহকে না দিলেও জালিম, আবার নফসের হক নফসের অধিকার যথাযথভাবে নফসকে না দিলে সেও জালিম। এই তিন ধরনের জুলুম এবং তিন ধরনের জালিম কোরআন আর হাদিসে পাওয়া যায়। তাহলে প্রথম যে জুলুমটা সেটা হলো নফসের জুলুম। আমরা তিনটা জুলুম আলাদা আলাদা ভাবে আলোচনা করব। প্রথম জুলুমটা হলো নফসের সাথে জুলুম করা। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম এদেরকে তো আমরা সবাই চিনি নাকি? এরা আমাদের কি হয়? আমাদের বাবা, আমাদের মা, একেবারে প্রথম আব্বা প্রথম আম্মা, এই দুজন আমরা সকলেই জানি। আল্লাহ পাক তাদেরকে তৈরি করে কোথায় রেখেছিলেন? وَإِذْ قُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে তৈরি করলেন অত্যন্ত আহসান সুরতে, অত্যন্ত সুন্দর গঠনে, অত্যন্ত সুন্দর আকৃতিতে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে বসবাস করো। সুবহানাল্লাহ, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে জান্নাতে ঘুরো আর খাওয়া দাওয়া করো, খাইতে থাকো, কোনো অসুবিধা নাই, যা মনে চায় জান্নাতের ভিতরে যা আছে খাইতে থাকো। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তবে খবরদার এই যে গাছটা দেখাই দিলাম এই গাছের ধারে কাছে যাইও না, এই গাছের নিকটবর্তী হইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের নিকটে যাও তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই জুলুমের শব্দ ব্যবহার করলেন, আদম আর হাওয়া আলাইহিমা সালামকে বলে দিলেন, খবরদার পুরা জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বিশাল জান্নাত, ঘুরতে থাকো, খাইতে থাকো, বেড়াইতে থাকো, তবে একটা গাছ নির্দিষ্ট করে দিলাম, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে যাইও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিম হয়ে যাইবা। শেষ পর্যন্ত শয়তান তাদেরকে সেই গাছের কাছে নিয়ে গেছে, নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। এই ইতিহাস আমাদের সবার জানা। বের করার পরে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছিলেন, ইস্তিগফার করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন। সেই ক্ষমার মধ্যে, তওবা ইস্তিগফারের মধ্যে বলেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা, রাব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। রব্বানা জালামনা, জালামনা আনফুসানা, আমরা জুলুম করছি কিসের উপরে? আনফুসানা, আমাদের নফসের উপরে। তাহলে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম প্রথম যে জুলুমটা করছেন কিসের উপরে? আল্লাহর উপরে জুলুম করে নাই, কিন্তু তারা কিন্তু বলেন নাই যে আল্লাহ আমরা আপনার হক নষ্ট করছি, আমরা আপনার উপরে জুলুম করছি, এই কথা বলেন নাই। বলছেন কি, রব্বানা জালামনা আনফুসানা, রাব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, ওয়াতারহামনা আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, এই নফসের উপরে জুলুমের কারণে আমরা তো ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় নফসের উপরে জুলুম করলে ওই জুলুমের পরিণতি কি বলেন দেখি। এখানে কিন্তু সব বলা আছে, একই আয়াতের মধ্যে সব আছে। তারা তওবার মধ্যে বলছেন, রব্বানা জালামনা আনফুসানা, রাব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি, যদি আমাদেরকে মাফ না করেন, যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে নফসের উপরে জুলুম করলে এই জুলুমের পরিণতি হলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোথায় ক্ষতিগ্রস্ত হবে? দুনিয়াতে না আখেরাতে? আখেরাতে। আখেরাতে খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি নিজের নফসের উপরে জুলুম করে। নফসের উপরে জুলুম বলতে যে কোনো গুনাহের কাজ করা, আল্লাহ পাক নিষেধ করেছেন এই কাজটা করিও না, এই কাজটা করা, এটার নাম হইল নফসের উপরে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরটাকে সবচেয়ে সুন্দর আকৃতিতে, সুন্দর গঠনে, অনেক মহব্বতের সাথে আল্লাহ পাক তৈরি করেছেন। রাব্বুল আলামিন এই শরীরটাকে, মানুষের বডিটাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য বানান নাই। কিসের জন্য বানাইছেন? আমাদের এই শরীর আল্লাহ কিসের জন্য বানাইছেন? জাহান্নামের জন্য। কার শরীর বানাইছে দেখি? আপনাদের কারো বানাইছে? আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের শরীর জাহান্নামের জন্য বানান নাই। কিন্তু বান্দা যখন নিজের নফসের উপরে জুলুম করে, বান্দা যখন নিজের নফসের উপরে জুলুম করে, জুলুম করতে করতে বান্দা তার শরীরকে জাহান্নামের উপযোগী বানায়। এজন্য এই শরীরের হক, এই শরীরের অধিকার হলো এই শরীর জান্নাতে যেতে চায়, এই শরীর জান্নাতের জন্য বানানো। কিন্তু যখন কোনো মানুষ এই শরীরটাকে জাহান্নামের উপযোগী বানায়, তখন এই মানুষটা তার শরীরের উপরে, নফসের উপরে জুলুম করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের কাজগুলোকে নফসের উপরে জুলুম হিসাবে আখ্যায়িত করেছে। এক একটা গুনাহের কাজ এক একটা নফসের উপরে জুলুম। যে যত বেশি গুনাহ করে সে তত বেশি নফসের উপরে জুলুম করে। যে যত বেশি জুলুম করবে, গুনাহের কাজ করবে, তত বেশি সে নফসের উপরে কি করে? জুলুম করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এই নফসের উপরে জুলুমের কথা বলছেন। গুনাহের কথা বুঝাইতে গিয়েই আল্লাহ রাব্বুল আলামিন নফসের উপরে জুলুম শব্দ ব্যবহার করছেন। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যখনই তারা নিজেদের নফসের উপরে জুলুম করবে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ হে আমার নবী আপনার কাছে তারা আসে, আসার পরে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আল্লাহর রাসূল তাদের জন্য ইস্তিগফার করে, সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা, তাহলে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা কবুলকারী এবং রাহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যখন তারা তাদের নফসের উপরে জুলুম করে। এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এমন এক গুনাহের কাজ করেছি, এমন এক গুনাহের কাজ করেছি, মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন আমাকে মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবী গুনাহটা কি, এমন কি অপরাধ করেছো, এমন কি গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করবেন না? সাহাবী বলতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন সাহাবীর একটু বলো, সাহাবীর একটু বলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম গ্রহণের আগে জাহিলি যুগে এমন একটা সময় ছিল আমাদের এই সমাজে, কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে, মেয়ে শিশু জন্মগ্রহণ করাকে একটা অপরাধ মনে করা হইতো। কাউকে যদি খবর দেওয়া হইতো ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, কাউকে যদি বলা হয়তো তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা সন্তান হয়েছে, তাহলে তার চেহারা কালো হয়ে যেত, রাগে ক্ষোভে মেয়েটাকে জীবিত রাখবে না মেরে ফেলবে সেটাই সে সিদ্ধান্ত নিতে পারত না। এত রাগ হতো, কঠিন রাগ, যে মেয়ে হয়েছে এটা তার কাছে অনেক অপমান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জাহিল যুগে একটা কন্যা সন্তান হয়েছিল, এই কন্যা সন্তানটাকে আমি বেড়ানোর কথা বলে, এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে একটা গর্ত খুঁড়লাম, আমার ওই মেয়ে লাফ মেরে একবার গর্তের মধ্যে নামে আবার গর্ত থেকে উঠে বারবার বলতেছে, বাবা তুমি এই গর্তটা কেন করতেছ? আমি কিছুক্ষণ পরে পাষাণ হৃদয়ের অধিকারী হয়ে আমার মেয়েটাকে এই গর্তের মধ্যে রেখে উপরের থেকে মাটি দিয়ে জীবন্ত কবর দিয়ে দিলাম কবরের ভিতরে। এখন আমার যখনই ঘুমাই আমার ঘুমের মধ্যে আওয়াজ শুনতে পাই, আমার মেয়েটা যেন আব্বা আব্বা বলে চিৎকার করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জীবন্ত কবর দেওয়ার সময় আমার মেয়েটা যে চিৎকারটা দিয়েছিল ওই চিৎকারটা এখন সারাদিন আমি কানে শুনতে পাই। আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ মাফ করলেও এই গুনাহটা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। হাদিসের মধ্যে যে বর্ণনাকারী সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন, যে সময় এই সাহাবি এই ঘটনার বর্ণনা দিচ্ছেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ মোবারক থেকে জর্জর করে পানি পড়ে, দাড়ি বেয়ে নিচে পড়তেছে। এই ঘটনা শোনার পরেই জিব্রিল আলাইহিস সালাম কোরআনে কারিমের আয়াত নিয়ে আসলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কুল হে রাসূল, আপনি জানাই দিন ওই মানুষটার মতো কিয়ামত পর্যন্ত যত অপরাধ আছে সবাইরে জানাই দিন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছ, অনেক বাড়াবাড়ি করে ফেলেছ, যারা নফসের উপরে বাড়াবাড়ি করছ জুলুম করছ, এই নফসের উপরে জুলুম মানে আল্লাহর নাফরমানি, আল্লাহর কোন গুনাহের কাজ করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফুর, আল্লাহ হলেন রহিম। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন নফসের উপরে যত জুলুম করো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তাহলে এই নফসের উপরে জুলুম করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, আখেরাতে খাসিরিনদের অন্তর্ভুক্ত হইতে হবে। তবে যদি কেউ এরকম নফসের উপরে জুলুম করার পরে আল্লাহর কাছে এসে ধরনা দেয়, আল্লাহর কাছে এসে তওবা করে, শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের দুই রাকাত চার রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, রাব্বুল আলামিন আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এটা কোন নবীর দোয়া? জি, ইউনুস আলাইহিস সালামের দোয়া। ইউনুস আলাইহিস সালাম বলছেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, সুবহানাক আপনি হলেন সুবহান, আপনি হলেন মহাপবিত্র। ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি মানে আমি গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। শেষ রাত্রিতে উঠে আর রব্বুল আলমিনের কাছে ধর্ণা দেন, রব্বুল আলমিন আমি আমার নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, রব্বুল আলমিন তওবা করে নিচ্ছি, আজকে থেকে আর এই গুনাহ করব না, আল্লাহ আমার অতীতের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ পাক বলেন এরকম তওবা যদি করো বান্দা, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম একটা জুলুম হলো নফসের উপরে জুলুম। এই নফসের উপরে জুলুম মানে আল্লাহর যে কোনো নাফরমানি করা, গুনাহের কাজ করা, এটা আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর কাছে ধরনা দিলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আরেকটা জুলুম হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা, আল্লাহর অধিকার নষ্ট করা, এটাও জুলুম। এখন আল্লাহর হক কি, আল্লাহর অধিকার কি? আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করা, একমাত্র তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একত্ববাদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করা এবং কোনো প্রকারের শিরিক না করা, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোন মানুষ, জিন, ফেরেশতা, নবী, রাসূল, ওলি, আউলিয়া, চন্দ্র, সূর্য, গাছপালা, তরু, লতা, কোনো কিছুকেই আল্লাহর সাথে শরীক না করা, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহ রাব্বুল আলামিনের এই হক নষ্ট করা এটাও জুলুম, আল্লাহর হক। অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা, শেরেক করা, এটার নামও জুলুম। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে লক্ষ্য করে যে কথাটা বলছিলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা লোকমানের মধ্যে বলে দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। ও আমার আদরের ছেলে, খবরদার, লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করিও না। ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, শিরকটা খালি জুলুম না, এটা বড় ধরনের মহা জুলুম। আল্লাহর সাথে শিরক করা এটা জুলমে আযীম, এটা মহান জুলুম, খবরদার জীবনে আল্লাহর সাথে শিরক করিও না। তাহলে শিরকটা একটা বড় ধরনের জুলুম, এটাও জুলুম, যে শিরক করে সে জালেম। সূরা আল আনআমের 82 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানকে কোনো জুলুমের সাথে মিশ্রিত করে নাই, ঈমানটাকে কোনো জুলুমের সাথে মিশ্রিত করে নাই, অর্থাৎ জুলুমের সাথে মিশ্রিত করে নাই মানে শিরিকের সাথে মিশ্রিত করে নাই, ঈমান আনার পরে জীবনে কোনোদিন শিরিক করে নাই। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো দুনিয়াতেও নিরাপদ থাকবে, আখেরাতেও নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত মানুষ, মুহতাদুন মানুষ। সুবহানাল্লাহ। আজকে সারা দুনিয়াতে মুসলমানেরা নিরাপদ, কি বলেন? সবচাইতে অনিরাপদ জাতি বর্তমান দুনিয়াতে কারা? মুসলিম। সারা দুনিয়াতে যেখানে খবর নিবেন মার খায় কারা, সারা দুনিয়াতে একটা জাতি মার খেতেছে শুধু, তারা হলো মুসলিম। আর মুসলিম ছাড়া যত জাতি আছে দুনিয়াতে সব জাতি শুধু মুসলিমদেরকে মারে আর মারে মারে আর মারে। অথচ আল্লাহর ঘোষণা মুসলিমেরা দুনিয়াতে থাকবে নিরাপদ, তাহলে মুসলিম মার খায় কেন? আল্লাহর শর্ত তারা মেনে নেয় নাই, আল্লাহর শর্ত লঙ্ঘন করেছে। যতদিন জমিনে মুসলিম শেরেক করে নাই, যতদিন মুসলিমেরা জমিনে জুলুম করে নাই, ততদিন মুসলিমদের ভয়ে সারা দুনিয়া থরথর করে কাঁপত। যখন মুসলিম শেরেক করা শুরু করেছে, জুলুম করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আল্লাহর নিরাপত্তা তুলে নিয়েছেন। আল্লাহর নিরাপত্তা মুসলমানদের উপরে নাই, কারণ আল্লাহ শর্ত দিয়েছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ঈমান আনার পরে কোনো শেরেক করা যাবে না। কিন্তু আজকে মুসলিমেরা সারা দুনিয়াতে শেরেক করে, এই শেরেক একটা জুলুম। এই জুলুমের মহা পরিণতি, করুণ পরিণতি। এই জুলুমের এক নম্বর পরিণতি, একটা শেরেক করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল আমলগুলো বরবাদ করে দেন। কি সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা শিরক করলে তার সমস্ত আমল, সমস্ত নেক আমল সব ধ্বংস করে দেন। এটা হলো এই জুলুমের সবচেয়ে বড় পরিণতি, করুণ পরিণতি। যা জীবনে নামাজ পড়ছেন, যা রোজা রাখছেন, যা ইবাদত বন্দেগি করছেন সব বরবাদ। আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আমি আপনার উপরে ওহি নাজিল করেছি, আপনার আগে সমস্ত নবীদের কাছে ওই ওহি নাজিল করেছি, লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি একটা শিরক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। একটা শিরক করলে আল্লাহর সাথে সব নেক আমল বরবাদ হয়ে যায়। এটা হলো এই জুলুমের মহা পরিণতি, করুণ পরিণতি। আল্লাহর সাথে জুলুমের আরেক পরিণতি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। আল্লাহর জান্নাতে কোন শিরককারীকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবতে দিবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ, আল্লাহর জান্নাত এই লোকটা পাবে না যেই লোক আল্লাহর সাথে শিরক করে। শিরক করার পরে যদি মৃত্যুর আগে শিরক থেকে ফিরে না আসে, তওবা না করে, শিরকের গুনাহ নিয়ে যদি কবরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, আমি ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু কেউ যদি শিরকের গুনাহ নিয়ে কবরে আসে, আমি আল্লাহ তার শিরকের গুনাহ ক্ষমা করব না। আল্লাহ পাক শিরকের মতো জুলুম, শিরকের মতো অপরাধ, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, মাফ করবেন না। আল্লাহ পাক ইচ্ছা করলে এর বাহিরে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে পারেন। তাহলে এই জুলুমটা ভয়াবহ জুলুম, আল্লাহর সাথে শেরেক করা। আমরা শেরেক করে কি করি না, শেরেক করেন আমাদের সমাজে শেরেক আছে, আছে মানে কি শেরেকের শাসাবাদ হয় বাংলাদেশে, শেরেকের শাসাবাদ হয় এখানে, শিরকের বড় বড় ফ্যাক্টরি আছে, শেরেক তৈরি হয়, শেরেক সাপ্লাই হয়, অসংখ্য শেরেক আর শেরেক। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতের শেরেক, আল্লাহর ক্ষমতার শেরেক, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের শেরেক, অসংখ্য শেরেক বিদ্যমান, শিরিক আর শেরেক, শেরেকের সমাজ, শিরিকের সয়লাব সমাজে। কয়েকটা শেরেকের বর্ণনা দিই সংক্ষেপে আমরা একটু। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতের শেরেক, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কেন্দ্রিক শেরেক, মানুষের সমস্ত গায়েবের বিষয়, ভবিষ্যতের বিষয়, যত গায়েবি বিষয় আছে এগুলো জানেন কে? আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভবিষ্যতের কোন বিষয়, গায়েবের কোন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। তাহলে আমার আপনার কালকে কি হবে, এক মাস পরে কি হবে, এক বছর পরে কি হবে, এই ভবিষ্যতের জ্ঞান কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু দেখেন আমাদের সমাজে কত ভাই আছে, হাতের রেখা গণনা করতে যায় গণকের কাছে গিয়ে, হাতের রেখা গণনা করে, করে না, যে হাতের রেখাটা কোন দিকে গেছে, তার ভবিষ্যতে কি হইতে পারে কি না হইতে পারে। মানুষ রাশি গণায়, তুলা রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশি, কত রকমের রাশি রাশি গণায় না, রাশি গণনার জন্য গণকের কাছে, ভবিষ্যৎ বক্তার কাছে যায়, গিয়ে জানতে চায় যে আমার রাশিটা একটু দেখেন ভবিষ্যতে আমার কি অবস্থা। ময়না ফাঁকির কাছে, তোতা ফাঁকির কাছে, কত ফাঁকির কাছে গিয়ে ভাগ্য গণা গণনা। তাহলে ময়না পাখি, তোতা পাখি, হাতের রেখা, তারপরে আমার রাশি, তার কারাজি, এরা আমার ভবিষ্যতের জ্ঞান জানে? যখনই আমি বিশ্বাস করি এদের কাছে গিয়ে যে এরা আমার ভবিষ্যতে কি হবে না হবে বলে দিতে পারে, এটার নাম হলো কি? শিরিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল্লাহু সলাতু আরবাঈনা লাইলা। কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, ভাগ্য গণনা করার জন্য যায়, গণককে গিয়ে জিজ্ঞাসা করে, দেখেন তো আমার সামনে ভাগ্যটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম তুকবাল্লাহু সলাতু আরবাঈনা লাইলা, চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কোন ইবাদত কবুল করেন না। আল্লাহ পাক চল্লিশ দিন পর্যন্ত তার কোন সলাত, তার কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। ওয়ামান সাদদাকাহু বিমা ইয়াকুল, গণক যা বলে দিল বিশ্বাস করে ফেলছে। গণক বলছে তোমার বড় বড় দুইটা বিপদ আছে সামনে, এত কেজি চাউল লাগবো, এত কেজি ডাউল লাগবো, এত কেজি পিঁয়াজ লাগবো, এত কেজি রসুন লাগবো, বাস সব এনে কয় ঠিক আছে আমার বিপদটা একটু কেটে দেন সামনে যাতে বিপদটা না আসে। তাহলে বোঝা যায় এই লোক গণকের কথাটা বিশ্বাস করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গণকের কথা যে ব্যক্তি বিশ্বাস করে ফেলল, ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আনিত দিনের ব্যাপারে কুফরি করল, এই লোকের ঈমান নাই, ঈমান চলে গেছে। তাহলে এটাকে বলা হয় কি? শিরক। শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ এগুলাতে বিশ্বাস করা শিরক। বাড়ি থেকে বের হয়েছেন, পাখি একটা ঘরের বাড়ির কোনায় ডাক দিয়ে উঠছে, কয় আজকে মনে হয় যাত্রাটা ভালো হবে না, একটা ভালো কাজে বাহির ছিলাম কিন্তু এদিকে একটা পাখি ডাক দিছে, মনে হয় আজকে শুভ হবে না, শনিবার মঙ্গলবার কয় আজকে কোনো ভালো কাজ করা যাবে না, বিয়ে শাদী ভালো কাজ শনিবার মঙ্গলবারে করা যাবে না, দিনগুলা ভালো না। তারপরে সকালবেলা কাস্টমার আসছে, প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না, পরের গুলো সব দেওয়া যাবে কিন্তু প্রথমটা দেওয়া যাবে না। তারপরে রবিবারে বাঁশ কিনতে গেছে, বাঁশ কাটা যাবে না আজকে রবিবার দিন, বাঁশ কাটা যাবে না। কারণ কি? আজকে বাঁশ কাটলে বাঁশ সব নষ্ট হয়ে যাবে। সকালবেলার কাস্টমার বাকি দিলে সারাদিন বাকিতে বাকিতে যাবে। এই জাতীয় শুভ অশুভ কল্যাণ অকল্যাণ এগুলাতে বিশ্বাস করা, এগুলা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মিয়ারা তো শিরকুন, আত্মিয়ারা তো শিরকুন, আত্মিয়ারা তো শিরকুন। এই জাতীয় শুভ অশুভ কল্যাণ অকল্যাণ এগুলাতে বিশ্বাস করা শিরক, এগুলা বিশ্বাস করা শিরক, এগুলা বিশ্বাস করা শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহিলি যুগে অনেক শিরক করে ফেলেছি, এই শিরকের কাফফারা কি, কেমনে শিরক থেকে আমরা বেঁচে আসব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘোষণা করো, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক, ওয়ালা তায়রা ইল্লা তায়রুক, ওয়ালা ইলাহা গায়রুক। তোমরা বলো, হে আল্লাহ, লা খায়রা ইল্লা খায়রুক, কোনো কিছু কল্যাণ করার মালিক একমাত্র আপনি, আপনি ছাড়া কোনো কল্যাণ অকল্যাণের মালিক নেই। ওয়ালা তায়রা ইল্লা তায়রুক, শুভ অশুভ ভালো লক্ষণ কুলক্ষণ খারাপ লক্ষণ এগুলার মালিক একমাত্র আপনি ছাড়া আর কেউ নাই। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আমার সত্যিকারের আর কোনো মাবুদ নাই। এই বিশ্বাস যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের ওই শিরকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জাতীয় শিরক আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে আছে, একটা দুটা না, হিসাব করলে দেখবেন এক ঘরে কয়েকশো শিরক আছে। বাপের কাছে অনেকগুলো শিরক আছে, মায়ের কাছে অনেকগুলো আছে, স্ত্রীর কাছে অনেকগুলো আছে, ভাইয়ের কাছে অনেকগুলো আছে, বোনের কাছে অনেকগুলো আছে। এক একজন এক এক ধরনের চিন্তা চেতনা শিরকি বিশ্বাসে লিপ্ত আছে। আবার আমাদের ভিতরে যেমন রুবুবিয়তের শিরক আছে, ক্ষমতার আল্লাহর ক্ষমতা কেন্দ্রিক শিরক আছে, আল্লাহর এবাদত কেন্দ্রিক অসংখ্য শিরক। এবাদতের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। এবাদতের মালিক কে? আল্লাহ, আল্লাহ না, একমাত্র আল্লাহ বলবেন। আমরা খালি বলি সবসময় আল্লাহ, কিন্তু এটার বিশুদ্ধ তাওহীদ হলো একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক শিখাইছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা নাবুদু, হে আল্লাহ, আমরা ইবাদত করি একমাত্র আপনার। ইয়্যাকা মানে কি? একমাত্র আপনার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সাহায্য চাই একমাত্র আপনার কাছে। দুই জায়গায় কিন্তু আছে কি? একমাত্র। একমাত্র যদি না থাকে তখনই শিরক ঢুকে। যতক্ষণ ইবাদতের ভিতরে সাহায্য চাওয়ার মধ্যে একমাত্র থাকবে, ততক্ষণ ওই ব্যক্তির মধ্যে আল্লাহর তাওহীদ থাকবে। যখনই একমাত্র উঠে যায়, তখনই আস্তে আস্তে ইবাদতের ভিতরে শিরক ঢুকতে থাকে। তাহলে আমাদের সমাজে ইবাদত কেন্দ্রিক শিরক, আল্লাহর ইবাদত কেন্দ্রিক, সমস্ত ইবাদতের একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কোনো ইবাদত আল্লাহ ছাড়া আর কারো জন্য করা যাবে না। তাহলে সেজদা করা একটা ইবাদত, সেজদা করা একটা ইবাদত। প্রত্যেক রাকাতে আল্লাহ রাব্বুল আলামিনকে কয়টা সেজদা করতে হয়? প্রত্যেক রাকাতে, প্রতি রাকাতে। দেখেন, দাঁড়ানো কেয়াম হলো একবার, রুকু হলো একটা, কিন্তু সেজদা হলো কয়টা? প্রতি রাকাতে। দেখেন, কেয়াম একবার, রুকু একবার, সেজদা দুইবার। তাহলে সেজদাটা কত গুরুত্বপূর্ণ ইবাদত! এই সেজদার মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোন জীবিত মানুষকে অথবা কোন মৃত মানুষকে একটা সেজদা করে দিলাম, তখন এটা কি হলো? শিরক। এটাই জুলুম, আল্লাহর অধিকারে আল্লাহর হকের মধ্যে জুলুম। বাংলাদেশে দেখবেন লক্ষ লক্ষ ভাই বোন কবরের সামনে সেজদা দে, জীবিত মানুষের সামনে সেজদা দে দেনা, এই সেজদা দেওয়াটা কি শিরক? মান্নত করা কোনো কিছু, মান্নত মান্নত বুঝুন তো, মান্নত মানে কি, মান্নত মানে কি? আপনি আমি কোনো বিপদে পড়লাম, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, কোনো বিপদগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, রাব্বুল আলামিন আমাকে এই বিপদটা থেকে বাঁচান, আমি আপনার মসজিদে মসজিদের জন্য 10,000 টাকা দিব, আমি 10 রাকাত নফল সলাত আদায় করব, 3 দিন সিয়াম পালন করব, এরকম যে কোনো কিছু আল্লাহর জন্য ওয়াদা করা, এটার নাম হলো কি, মান্নত। মান্নতটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই মান্নত করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যখন আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করে, এটাও শিরক, এটাও কি, যদি বলেন আল্লাহ আমার ছেলের অসুখ ভালো করে দাও, তোমার অমুকলির জায়গায়, অমুকলির দরবারে, অমুকলির কবরে আমি একটা গরু দিব, একটা ছাগল দিব, একটা কিছু মোমবাতি দিব, কিছু টাকা দিব, বাস, এটার নাম কি শিরক। আপনার ইমান শেষ, আপনি বড় ধরনের আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করলেন, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে, সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। এই জন্য ভাইরা বোনেরা খেয়াল রাখতে হবে, দ্বিতীয় প্রকারের যেই জুলুমটা আমরা বললাম এটা হলো আল্লাহর হকের ব্যাপারে জুলুম, আল্লাহর অধিকারের ক্ষেত্রে জুলুম, আল্লাহর ইবাদত কেন্দ্রিক জুলুম, আল্লাহর সাথে কাউকে শরীক করলে আল্লাহর প্রতি জুলুম করা হয়। 3 নম্বর জুলুমটার প্রতি আসেন, তৃতীয় জুলুম যেটা, আমি একজন এই বানী আদমের সদস্য হিসাবে সমস্ত বানী আদমের সাথে আমার অনেকগুলা হক জড়িত আছে, আমার সাথে আমার মায়ের কিছু হক জড়িত আছে, আমার বাবার কিছু হক জড়িত আছে, আমার স্ত্রীর হক জড়িত আছে, আমার স্বামীর হক জড়িত আছে, আমার ছেলেমেয়ের হক জড়িত আছে, আমার প্রতিবেশীর হক জড়িত আছে, আত্মীয় স্বজনের হক জড়িত আছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে আল্লাহর জমিনে যত মানুষ আছে প্রত্যেক মানুষের সাথে আমার একটা হক জড়িত আছে, আছে না? কারণ আমি একজন বনি আদম, আদমের বংশধরদের মানুষদের মধ্য থেকে আমি একজন মানুষ, এই মানুষ হিসেবেও একটা হক আমার সাথে প্রত্যেক মানুষের সাথে সম্পর্কিত আছে। যেমন আমার মুসলিম ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, ঠিক অমুসলিমদের সাথেও আমার একটা সম্পর্ক, একটা হক জড়িত আছে। আল্লাহর জমিনে কোনো অমুসলিম সে মুসলিম নয়, এই জন্য কি আমার থেকে কোনো জুলুম পাবে? মুসলিম হলো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে দুনিয়ার সব নিরাপদ, সবাই নিরাপদ থাকে, তার মুখ থেকে সবাই নিরাপদ, এই জন্যই এদের নাম হলো মুসলিম। মুসলিম মানে সালামত, নিরাপত্তা, এদের হাত থেকে, এদের মুখ থেকে, এদের শক্তি থেকে, এদের ক্ষমতা থেকে দুনিয়ার সবাই নিরাপদ থাকে, এই জন্য এদের নাম হলো মুসলিম। কিন্তু যখন কোনো ব্যক্তি একজনের হক আর একজন নষ্ট করে ফেলে, যখনই এক ভাইয়ের হক আরেক ভাই নষ্ট করে দেয়, তখন এটার নাম হলো জুলুম। এটা হলো বান্দার হকের ক্ষেত্রে জুলুম, বান্দার অধিকারের ক্ষেত্রে জুলুম, এই জুলুমটা খুব মারাত্মক। এতক্ষণ পর্যন্ত যে জুলুমের কথা বলছি, ওই দুই জুলুমের চাইতে এই জুলুমটা বেশি মারাত্মক। কারণ নফসের উপরে জুলুম যেটা, এই নফসের উপরে জুলুম যত করবে করুক, আল্লাহ বলছেন আসরাফু আলা আনফুসিহিম, নফসের উপরে জুলুম যত করো না কেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার নফসের জুলুম সব ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, তাহলে এটার ব্যাপারে এত দুশ্চিন্তার কিছু নাই। আল্লাহর রহমতের আশা করা যায়, আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয় জুলুম যেটা বলছে, আল্লাহর হকের ক্ষেত্রে, আল্লাহর অধিকারের ক্ষেত্রে জুলুম, না বুঝে না জেনে শয়তানের প্ররোচনায় যে কোনো উপায়ে শেরেক করে ফেলছি। এখন যখন বুঝতে পারলাম এটা শেরেক, যেই কাজটা করে ফেলেছি এটা শেরেক করে ফেলেছি, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, এই শেরেক থেকে ফিরে আসব, আবার পুনরায় ঈমান আনব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার অতীতের ওই শেরকের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটাও সহজ, কিন্তু বান্দার হক, বান্দার অধিকার যদি আমি নষ্ট করি, এটা কিন্তু সবচেয়ে জটিল। বান্দার উপরে যদি জুলুম করি, নফসের উপরে জুলুম করলেও আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর হকের ব্যাপারে জুলুম করলেও আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকের ব্যাপারে, বান্দার অধিকারের ব্যাপারে জুলুম করলে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ মাফ করলে এটা সহজ, কিন্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, বান্দার উপরে ছেড়ে দিবেন, তুমি যার জুলুম করছো তার থেকে মাপ নাও, এটা কিন্তু খুব কঠিন। কারণ এক মানুষ আরেক মানুষের মাপ করতে চাইবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন যত সহজে মাপ করে দিবেন, কিন্তু আরেকজন এক বান্দা আরেক বান্দার কাছে ক্ষমা চাইলে এটা সহজে মাপ করবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা তোমরা কি জানো মুফলিস কারা? মুফলিস, মুফলিস মানে যে যার কাছে ফুলুস নাই, ফুলুস বুঝেন তো, টাকা পয়সা নাই, গরিব হত দরিদ্র, এরা কারা? তোমরা কি চিনো এদেরকে? গরিব মানুষ চিনো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিনবো না কেন? মুফলিস হলো ওই মানুষগুলো, যে মানুষগুলোর মধ্যে লা দিরহাম লাহু ওয়া লা দিনার লাহু ওয়া লা মাতা লাহু, যাদের কোনো টাকা নাই, পয়সা নাই, দিরহাম নাই, জায়গা জমিন নাই, তারাই তো মুফলিস, তারাই তো গরিব। যাদের কাছে টাকা পয়সা নাই, জায়গা জমিন নাই, এরাই তো গরিব মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই গরিবের কথা বলি নাই, আমার উম্মতের মধ্যে আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরিব হলো হত দরিদ্র হলো ওই মানুষগুলো, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, কিয়ামতের ময়দানে বস্তায় বস্তায় নামাজ নিয়ে আসবে, বস্তায় বস্তায় সিয়াম নিয়ে আসবে, বস্তায় বস্তায় যাকাত নিয়ে আসবে, বিশাল ফজিলত, বিশাল আমল, বিশাল সওয়াব নিয়ে আসবে। কিন্তু আল্লাহর এই বান্দা ওয়াকাদ সাতামা হাজা ওয়া কাযাফা হাজা, একজনকে গালি দিছে, একজনকে গীবত করছে, একজনের ব্যাপারে কুটনামি করছে, আরেকজনের হকটা যথাযথভাবে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার এই আমল থেকে, নেক আমল থেকে দিতে থাকো এগুলার প্রতিদান, দিতে দিতে শেষ পর্যন্ত এর কাছে আর কিছু নাই, মানে আমল নিয়ে গেছে কিয়ামতের ময়দানে অনেক, কিন্তু এখন সবাইরই দিতে দিতে নিজের কাছে আর কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা তুরিহা ফিন্নার, এই মানুষটাকে সর্বশেষ বিশাল আমল নামার পরেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার অনেক আমল, বিশাল আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়েছে, কিন্তু বান্দার হক দিতে দিতে আর কিছুই নেই, শেষ পর্যন্ত লোকটা জাহান্নামে যাওয়া লাগছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটাই হলো সবচেয়ে বড় হতবাগা, হত দরিদ্র, মুফলিস, আমার উম্মতের গরিব হলো এরা, দুনিয়া যার টাকা পয়সা না এরা গরিব না, বরং এরা আখেরাতের ধনী, এদের জান্নাত সহজ, এরা সহজে জান্নাতে চলে যাবে, কিন্তু যার অনেক আমল কিন্তু বান্দার হক যথাযথভাবে রক্ষা করে নাই, বান্দার প্রতি জুলুম করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, আল মুসলিমু আখুল মুসলিমে লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়ুসলিমুহু, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, খবরদার, লা ইয়াজলিমুহু, এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করিও না, এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করিও না। কারণ তোমরা একজন আরেকজনের ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনসুরাকা যালিমান আও মাজলুমান, জালিমকেও সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জালিমকে সাহায্য করব এটা তো বুঝলাম, ওয়া কাইফা নানসুরুল যালিমান, আমরা মাজলুমকে সাহায্য করব এটা বুঝলাম। যে মাজলুমকে সাহায্য করা মানে যে মাজলুমের পক্ষে দাঁড়াইলাম, জালেমের বিরুদ্ধে দাঁড়াইলাম, জালেমকে কেমনে সাহায্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তামনাহু মিনাজ জুলুম আও তাহজিজহু আনিজ জুলুম, আল্লাহর এই বান্দাকে জালেমকে জুলুম থেকে বিরত রাখো, এটাই হলো জালেমকে সাহায্য করা। খবরদার, তোমাদের মধ্যে মুসলিম সমাজে যেন কোনো জালেম না থাকে, যে জালেম আরেক মুসলিম ভাইয়ের প্রতি অন্য কারো প্রতি জুলুম করতে পারে এরকম জালেম থাকলে তাকে জুলুম থেকে বিরত রাখো। তাহলে একজন মুসলিম কখনো জালেম হইতে পারে না, কারণ জালেম যদি হয় তাহলে তার সর্বনাশ, তার যত আমল যত যা কিছু আছে কেয়ামতের ময়দানে সব তাকে দিয়ে দিতে হবে। যুগে যুগে যত মানুষ এই বান্দার হকের ব্যাপারে সচেতন হয় নাই, জুলুম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক ওই জাতির উপরে ওই কাউমের উপরে আল্লাহ পাক আযাব ও গজব নাযিল করেছিল। সেই যত কাউমের কথা কোরআনে আছে, কাউমে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কাউম জালেম ছিল, তারা নূহ আলাইহিস সালামের উপরে মুমিনদের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানিতে ডুবাইয়ে প্লাবনের মধ্যে ডুবাইয়ে সবগুলা ধ্বংস করছেন। একইভাবে ফেরাউন, কাউমে ফেরাউন এদেরকেও এরা জালেম জাতি, মুমিনদের উপরে মুসা আলাইহিস সালামের উপরে এরা জুলুম করেছিল। ঠিক নমরুদের কাউম ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামের যুগের সেই কওমে ফেরাউন, তারপরে ঈসা আলাইহিস সালামের যুগের কওম সে আদ জাতি, সামুদ জাতি, তারপরে আল আহলে মাদিয়ান শোয়াইব আলাইহিস সালামের জাতি, কওমে লূত, একের পর এক যত বড় বড় জাতিগুলো বান্দার উপরে জুলুম করেছিল, বান্দার হক নষ্ট করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের আযাব ও গজব নাজিল করে করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এগুলার পরিণতি আমাদের সবাই জানা, কিন্তু এই ধ্বংসটা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ না, আখেরাতও তাদের বরবাদ হয়েছে। আজকে দেখা যায় আমরা বিশেষ করে পরিবারের মধ্যেও একজনের প্রতি একজনের জুলুম করে, পরিবারে পরিবারে দেখা যায় প্রত্যেকে প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করে না, স্বামী তার স্ত্রীর হক যথাযথভাবে আদায় করে না। অনেক স্বামী আছে খবর নিলে দেখা যাবে এখনো স্ত্রীর মোহরটা সঠিকভাবে দেয় নাই, যদি খবর নেই যে স্ত্রীর মোহরটা দিছেন, অনেক ভাইকে পাওয়া যাবে স্ত্রীর মোহরটা দেয় না, 10 লাখ টাকা মোহর 1 লাখ টাকাও দেয় না। তাহলে স্ত্রীর মোহরটা দেওয়া স্ত্রীর কি হক? এই হকটা আপনি এখনো আদায় করেন নাই, আদায় করার চেষ্টাও করতেছেন না, আদায় করার প্রচেষ্টাও নাই, আপনি স্ত্রীর হক যথাযথভাবে আদায় করতেছেন না। অনেক স্ত্রী তার স্বামীর হক আদায় করছেন না, স্বামীর প্রতি জুলুম করতেছেন, স্বামীর কথা অমান্য করতেছেন, স্বামীর নির্দেশ মানতেছেন না, আপনি স্বামীর প্রতি জুলুম করতেছেন। অনেক ভাই ভাইয়ের প্রতি জুলুম করতেছে, ভাই বোনের প্রতি জুলুম করতেছে, বিশেষ করে জায়গা জমিন বন্টনের ক্ষেত্রে সঠিকভাবে বোনকে ভাইকে যথাযথভাবে দেওয়া হয় না, এটা বড় ধরনের একটা জুলুম। এই জুলুমের পরিণতিটা খুবই কঠিন, কিন্তু আমরা অনেকেই বুঝি না, মনে করি সাময়িক জমি কিছু বেশি নিয়ে নিতে পারলে মনে হয় খুব লাভবান হয়ে গেলাম, কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা ভাইয়ের জমি বোনের জমি চাচার জমি ফুফুর জমি জায়গা জমি এগুলো যদি বিন্দু পরিমাণ এক কড়া পরিমাণ এক ক্রান্তি পরিমাণ কম বেশি করি, যদি সঠিকভাবে যার যার হক তাকে বুঝাই না দি, এই জুলুমের পরিণতি এত কঠিন, এত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গুনার ব্যাপারে স্থায়ী জাহান্নামের কথা বলছেন, তন্মধ্যে এই একটা গুনাহ যে গুনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে এমন ভাবে ডুববে আর কোনোদিন বের হবে না। এটা এত মারাত্মক অপরাধ। সূরা আন-নিসার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বণ্টন করছেন। একজন মানুষ মারা গেলে তার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, সবার হক আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। এই নির্দিষ্ট বণ্টন নামা অনুযায়ী যদি কেউ বণ্টন করে, 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউদখিলহু জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, এই মানুষটাকে আল্লাহ পাক কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে ঢুকাবেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বন্টন করে নাই, এমন এক জুলুম করলো, এমন এক আল্লাহর নাফরমানি করলো, 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করলো, আল্লাহর দেওয়া হুদুদ রক্ষা করলো না, হুদুদের সীমা লঙ্ঘন করলো, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে এমন ভাবে জাহান্নামে ঢুকাবেন, এই জাহান্নাম থেকে আর বের হওয়ার সম্ভাবনা নাই। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক কঠিন ভাবে ধমক দিয়েছেন যে বান্দার হক নষ্ট করলে, বিশেষ করে এই বন্টনের মধ্যে যদি হেরফের করা হয়, তাহলে এমন ভাবে আল্লাহ পাক জাহান্নামে ঢুকাবেন আর বের করবেন না। এখানে খালিদান ফিহা শব্দটা দিয়ে আল্লাহ পাক অপরাধের মাত্রাটা, আধিক্যটা বোঝানোর জন্য আল্লাহ পাক এই শব্দটা ব্যবহার করেছেন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ পাক যদি জায়গা জমিন দেন, দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে থামাই রাখতে পারবে, বাধা দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি না দেন, দুনিয়ার এমন কোনো শক্তি নাই আপনাকে আমাকে জায়গা জমিন দিতে পারেন। এই জন্য বোনেরটা রেখে দিয়ে আরেকজনেরটা মেরে দিয়ে মনে করবেন না আমি আপনি অনেক বড় ধনী লোক হয়ে যাব, আর যদি ধনী লোক হইও তা আমি এই অন্যায়টা করে আমি জাহান্নামে চলে গেলাম, কিন্তু সম্পদটা আমি কিন্তু ভোগ করতে পারি নাই, পরবর্তী প্রজন্মের অন্য লোকেরা ভোগ করতেছে। অনেকে দেখবেন সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম উপার্জন করে সম্পদের পাহাড় গড়তেছে, গড়ার পরে কি হয়, শেষ পর্যন্ত সে নিজে কবরে চলে যায়, কবরে গিয়ে সে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকে, আর পরিবার পরিজন পরবর্তী প্রজন্মকে সে এগুলো দিয়ে চলে গেছে। নিজে কিন্তু খাইতেও পারে নাই, ভোগও করতে পারে নাই, ব্যবহারও করতে পারে না, হারাম উপার্জন করে আরেক প্রজন্মে অন্য মানুষদেরকে দিয়ে সে নিজে জাহান্নামি হয়ে গেছে। তাহলে লাভটা কি হইল? তার থেকে হালাল রিজিকের উপরে থেকে আমি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের মধ্যে বরকত দেন ততটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকব। তাহলে এই ক্ষেত্রে ভাই বোনের বিভিন্ন জনের জায়গা জমিন বন্টনের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, এই জুলুম করা যাবে না। অনেকে আছেন জমির আইল কাটে, জমির আইল কাটতে দেখছেন আমাদের দেশে গ্রামে জমির আইল কাটে, তারপরে সীমানার একটা পিলার আছে, এটাকে আস্তে আস্তে ঠেলে ঠেলে একটু এদিক সেদিক করে, এক বিঘাত এক হাত এতটুকু জমি নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান জালামা কিদা শিবিরিন তুবিকাহু মিন সাবি আরদিনা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে এক বিঘাত পরিমাণ জমি, এক বিঘাত বেশি না, কিদা শিবিরিন এক বিঘাত পরিমাণ জমি কেউ যদি অন্যায়ভাবে দখল করে, অন্যায় ভাবে নিয়ে নেয়। মানে আপনি জমি দখল করছেন এক বিঘাত, তো উপরে দিয়ে না এক বিঘাত, কিন্তু জমি এটা তো খালি উপরে না, এটা অনেক দূর পর্যন্ত নিচে আছে, তাহলে আপনি কত হাত দখল করছেন, মানে উপরে আপনার প্রস্থ এক বিঘাত, এবার এটা দৈর্ঘ্য কত, কত হাজার ফুট নিচের দিকে আছে, আছে না জমি এটা, তো উপরে এক বিঘাত দখল করছেন মানে পুরাটা দখল করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কেউ এক বিঘাত জমি দখল করলেও আল্লাহ পাক সাতবক জমিনকে তার গলার মধ্যে ফেসিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে মানুষ দেখলে বুঝবে এই যে জমি দখল করা ওই লোক এসে গেছে, এই লোক মানুষের আল কাটতো, জমি দখল করতো, এদিকে কেমনে এক বিঘাত বাড়ানো যায়, এদিকে কেমনে এক হাত বাড়ানো যায়, তারপরে আরেকজনের থেকে কেমনে একটু নিয়ে নেওয়া যায়, এই প্রচেষ্টায় যারা রত থাকতো আল্লাহ পাক তাদেরকে এমন পরিণতি কিয়ামতের ময়দানে দিবেন। এজন্য আমার ভাইরা এবং বোনেরা বান্দার হকের ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে, আল্লাহর হকের ব্যাপারে জুলুম হইলে, নিজের নফসের উপরে জুলুম হইলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে, ইস্তিগফার করলে, ফিরে আসলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার প্রতি জুলুম, আরেকজনের গীবত করে ফেলছেন, আল্লাহর বান্দার ব্যাপারে মিথ্যা কথা বলছেন, আল্লাহর বান্দার ব্যাপারে সগল করে করেছেন, আল্লাহর বান্দার মান সম্মান নষ্ট করে দিয়েছেন, আল্লাহর বান্দার যে কোনো হক যে কোনো অধিকার আপনি নষ্ট করে দিলেন, এটা কিন্তু খুবই গুরুতর অপরাধ। এই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না আল্লাহ রাব্বুল আলামিনও ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না, যতক্ষণ আল্লাহর এই বান্দা ক্ষমা করবে না আল্লাহ পাক ততক্ষণ ক্ষমা করবে না। তাহলে এই ক্ষমাটা নেওয়া খুবই জটিল, খুবই কঠিন। এজন্য সবসময় নিজে প্রয়োজনে কষ্টে জীবন যাপন করব, কষ্টে থাকব, তাও অন্য মানুষের, অন্য বান্দার হক নষ্ট করা শুধু মুসলমানের হক না, অমুসলিমের হকও নষ্ট করা যাবে না, কারণ সেও আল্লাহর জমিনে মানুষ, তাকেও আল্লাহ সম্মানিত করছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত বানি আদমকে সম্মানিত করেছি। এখানে খালি মুসলমানকে সম্মানিত করছে আল্লাহ কথা বলেন না, সমস্ত মানব সন্তানকে আল্লাহ সম্মানিত করছেন। তাহলে ওই মানুষটারও জমিনে বেঁচে থাকার অধিকার আছে, সে ইসলাম গ্রহণ না করুক, যে আল্লাহর নাফরমানি করতেছে সে আল্লাহ তাকে সব কিছু দিয়ে রেখেছেন, সে আল্লাহ তাকে খাওয়াইতেছেন, সে আল্লাহ তাকে পানি বিদ্যুৎ গ্যাস কোনো কিছু বন্ধ করে দিছে, কিচ্ছুর লাইন কাটে নাই। দেখেন যে আল্লাহ নাফরমানি করতেছে তার অক্সিজেন বন্ধ করে দেয় নাই আল্লাহ পাক, তার খাবারটা বন্ধ করে দেয় নাই, কোনো কিছু আল্লাহ পাক সংযোগ বিচ্ছিন্ন করেন নাই। তাহলে আল্লাহ নাফরমানি করতেছে, আল্লাহ সব চালু রাখছেন, আমি আপনি তার প্রতি জুলুম করার কে? এই জন্য তাদের প্রতিও কোনো জুলুম করা যাবে না। আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল মুশরিকেরা, যে সকল মুসলিমেরা তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে না, তোমাদের সাথে যুদ্ধ করে না, এদেরকে তোমরা সদাচরণ করবে, এদের প্রতি ইনসাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটাতে নিষেধ করেন না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইনসাফকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইনসাফকারীদেরকে পছন্দ করেন, জালেমকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল জালিমিন, জালেমকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ লানত বর্ষিত হয়, যত রকমের জালেম আছে সমস্ত জালেমদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়, জালেমের উপরে কখনো আল্লাহর রহমত বর্ষিত হয় না। তবে আবার মাঝে মাঝে দেখা যায় জালেম অনেক সম্পদের মালিক, দিন দিন তার দেখা যায় টাকা পয়সা বাড়তেছে, সম্পদ বাড়তেছে, তখন মানুষ কয় দেখো জুলুম করে আর তার সব বাড়তে থাকে, আল্লাহ তো কিছু করে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়া দেন তার অর্থ এই নয় আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ তাকে মহব্বত করেন, এটার অর্থ এটা না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দেন বুঝতে হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলামিন দিন শুধুমাত্র তাদেরকে দেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করেন। এজন্য যখন কোন ব্যক্তিকে দেখবেন আল্লাহর এই বান্দা আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে, আল্লাহর এই বান্দা আগে সিয়াম পালন করতো না এখন সিয়াম পালন করে, আল্লাহর বান্দা আগে যাকাত দিত না এখন যাকাত দে, আল্লাহর বান্দা আগে মিথ্যা কথা বলতো এখন সত্য কথা বলে, আল্লাহর বান্দা আগে মানুষের উপরে জুলুম করতো এখন জুলুম করে না, বুঝতে হবে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ পাক তাকে মহব্বত করেন, এটা মহব্বতের দলিল। কিন্তু যার টাকা পয়সা বেড়ে গেছে, টাকা পয়সা শুধু বাড়তে আছে দিতে আছে আল্লাহ, তার অর্থ এই নয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। কারণ টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আল্লাহ পাক ফেরাউনকেও দিছেন, নমরুদকেও দিছেন, এরকম আবু জাহেল আবু লাহাবকেও দিছেন, তার অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, বরং আল্লাহ পাক তার জুলুমের ব্যাপারে সীমা লঙ্ঘনের জন্য আল্লাহ একটি সুযোগ করে দেন। যখন কেউ জুলুমের মাত্রা বাড়াই দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু ঢিল দেন, বরং তার ক্ষমতা শক্তি অর্থ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন একটু বাড়াই দেন যাতে সে জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে। আর যখনই সীমা লঙ্ঘন করবে তখনই ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ পাক তখন তাকে সাথে সাথে পাকড়াও করবেন, তাকে ধরে নেবেন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলোচনা আর আমরা বেশি দীর্ঘায়িত করব না, তো মূল কথা যেটা জালেমের পরিণতি করুণ পরিণতি, যত রকমের জালেম আছে কোন ধরনের জালেমের পরিণতি ভালো না। তবে তিন রকমের জালেমের ব্যাপারে আমরা বলছি, দুই রকমের জালেম হয়তো তওবা করার দ্বারা ইস্তেগফার করার দ্বারা সহজেই আল্লাহর থেকে ক্ষমা নেওয়ার মাপ নেওয়ার রাস্তা আছে, কিন্তু তৃতীয় প্রকারের জালেম যেটা এটা অত্যন্ত কঠিন, কারণ মানুষের হক নষ্ট করা মানুষের উপরে জুলুম করা এটা সবচেয়ে বড় সাংঘাতিক অপরাধ, বরং এটার কারণে সে জাহান্নামে যেতে হবে, আল্লাহর লানতের শিকার হতে হবে, দুনিয়া থেকে অনেক আমল নিয়ে গেলে সেগুলোকে আমাদের দিন সবাইকে দিয়ে দিতে হবে। এই জন্য আমরা সব জুলুমের ব্যাপারে সতর্ক থাকব, আল্লাহর ক্ষেত্রেও আল্লাহর তাওহীদের ক্ষেত্রে সচেতন থাকব যেন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ নষ্ট না হয়, আল্লাহর সাথে কোন অবস্থায় কখনো যেন শেরেক না হয়, ইমানটাকে শেরেক মুক্ত তাওহীদি ইমান রাখতে হবে, আর আমলগুলোকে বেদাত মুক্ত সুন্নতি আমল রাখতে হবে। আল্লাহর হকের ব্যাপারে সচেতন যেমন থাকব, নিজের নফসের উপরে কোনো জুলুম করা যাবে না, যতগুলো গুনাহ আছে অপরাধ আছে প্রত্যেকটা গুনায় মানুষের নফসের ক্ষতি হয়। আপনি মদ পান করেন, মদ পানে কি উপকার হয়? মনে হয় মদের অনেক উপকার নাকি? মদের উপকার না ক্ষতি। তাহলে যেই লোকটা মদ পান করে মাদকাসক্ত হয় সে একদিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে আবার তার নিজের নফসেরও ক্ষতি করে, ক্ষতি করে না? যতগুলো অপরাধ আছে যতগুলো গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ শরীরের ক্ষতি করে, কোনোটা শারীরিক ক্ষতি করে কোনোটা মানসিক ক্ষতি করে। মাদক এমন এক জিনিস এটা শারীরিক ক্ষতিও করে আর্থিক ক্ষতিও করে মানসিক ক্ষতিও করে। আচ্ছা ধূমপান আছে না? ধূমপান, ধূমপান চিনেন? চিনেন না মনে হয়? চিনেন। এইটা কি কি রোগের উপকার করে বলেন তো দেখি, কোন কোন রোগের উপকার? কোন রোগের উপকার করে? এটার শারীরিক ক্ষতি, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, সামাজিক ক্ষতি, সব দিকে শুধু ক্ষতি আর ক্ষতি। আজ পর্যন্ত একজন চিকিৎসা বিজ্ঞানী আসা নাই যিনি গবেষণা করে বলছেন ধূমপান করলে অনেক উপকার, অনেক রোগ সেরে যায়, অনেক উপকার, এরকম বলছে? বলেন। তাহলে যত গুণা আছে প্রত্যেকটা গুণাহের শারীরিক ক্ষতিও আছে, নফসের ক্ষতি আছে। ঠিক একইভাবে আপনি চুরি বলেন, ডাকাতি বলেন, তারপরে সন্ত্রাসী বলেন, তারপরে আপনি যত রকমের অপরাধ, জেনা, বেবিচার, অশ্লীলতা, এগুলোর প্রত্যেকটারই নফসের ক্ষতি আছে, শারীরিক ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে, আর্থিক ক্ষতি আছে। কোনোটার মধ্যে বড় আকারের কোনো উপকারিতা নাই। এজন্য আমাদেরকে নিজের নফসের উপরেও জুলুম করা যাবে না, আল্লাহর হকের ব্যাপারেও জুলুম করা যাবে না, বান্দার হকের ব্যাপারেও জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের হক প্রত্যেককে যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়া, প্রত্যেকের আমানতের দিকে লক্ষ্য রেখে প্রত্যেকের সাথে ব্যবহার করার, আচার আচরণ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে জুলুম মুক্ত, শিরক মুক্ত, তাওহীদি ইমানের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানি মৃত্যু নসিব করুন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।